আপনার জানেন দান খয়াত করার ব্যাপারে এই প্রতিযোগিতা কার মাঝে? আবু বকর আর ওমরের মাঝে, দুই জনের সাহাবীর মাঝে, দুই খলিফার মাঝে। তখন তো খলিফার নেই, সাহাবী। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকার দরকার হলো, তার নিজের জন্য না, মুসলমানদের জন্য। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আবকাইতা লিআহলিক, ওমর তুমি তোমার বাড়িতে কি রেখে এলে? তুমি এত মাল নিয়ে এলে, তোমার বাড়িতে কি রেখে এলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিসলাহু, আল্লাহ রাসূল, আমি যে পরিমাণ মাল নিয়ে এসেছি সেই পরিমাণ মাল আমার বাড়িতে রেখে এসেছি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, ফাকালা ইয়া আবু বকর, মা আবকাইতা লিআহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এলে? قال ابقيت لهم الله ورسوله يا رسول الله আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। ওমর অর্ধেক মাল রেখে এসেছেন, আবু বকর কি রেখে এসেছেন? ابقيت لهم الله ورسوله আমি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি, তার মানে বাড়িতে আমার আর কিচ্ছু নেই। হযরত ওমর বলছেন, যার আমি ভেবেছিলাম যে আবু বকরের আগে প্রতিযোগিতায় আমি জিতে যাব, কিন্তু বুঝতে পারলাম জীবনেও আবু বকরের সাথে প্রতিযোগিতা করে পারব না। আর একটা প্রতিযোগিতার কথা আছে, যদি সময় থাকে শেষে বলবো। ওমরও কিন্তু সেই প্রতিযোগিতা জিততে পারেননি। ইসলামের প্রারম্ভিক যুগে ইসলামকে রক্ষা করার জন্য বিভিন্ন জিহাদে মুসলমানদের মুসলিমদেরকে অংশ নিতে হয়েছে, প্রাণ বিসর্জন দিতে হয়েছে, জিহাদ করতে হয়েছে অকাতরে। তারা যদি জিহাদে অংশ না নিতেন তাহলে ইসলামকে দুশ্মনদের হাত থেকে রক্ষা করা যেত না। জিহাদে অংশগ্রহণকারীদের সব ও বহু বর্ণনা করা হয়েছে, শহীদ হলে তার যে কি স্বভাব সে কথা সকলেরই জানা। প্রথম রক্তক্ষরণ হতেই তাকে ক্ষমা করে দেওয়া হয়, 70 জন হুরি জান্নাত পাবেন, সেই সঙ্গে জান্নাতে কতজন হুরি পাবেন? 70 জন। সাধারণ জান্নাতে 2 জন পাবে, কিন্তু শহীদ 70 জন পাবেন। এইভাবে বিভিন্ন সব বর্ণনা করা হয়েছে। জিহাদ সমূহের মধ্যে অন্যতম একটা জিহাদ হচ্ছে তাবুকের জিহাদ। তাবুকের জিহাদ এটি ছিল খুব কষ্টকর জিহাদ, যেহেতু গরমের দিনে ছিল, জুন জুলাই মাসে, সাংঘাতিক গরম, মদিনা জনশূন্য হয়ে যাওয়ার অবস্থা। এটা ছিল তখনকার মুসলমানদের গলা কাটাবার জন্য দৌড়াদৌড়ি ও প্রতিযোগিতা করার সময়। দেখছেন প্রতিযোগিতা কিসের? গলা কাটাবার প্রতিযোগিতা, জেহাদ করার প্রতিযোগিতা। সকল মুসলমানদের মদিনা ফাঁকা করে জেহাদে যাওয়ার জন্য আয়াত নাজিল হলো, সবাই যেতে চাচ্ছে, কেউ থাকতে চায় না মদিনায়, অবশিষ্ট কেউ কোন অপেক্ষা না। আর কিছু সাহাবী উপস্থিত থেকে গিয়েছিল নানা উজরে, কিন্তু সবাই চায় গরমে জেহাদে যেতে। যখন কিছু সাহাবী কিছু মুনাফিক বললো যে এই গরমে আমরা বেরোবো না, তখন আল্লাহ তাআলা বললেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, ওদেরকে বলে দাও জাহান্নামের আগুনে এই গরম থেকেও বেশি গরম। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ছিল, প্রতিযোগিতামূলক মনোভাব ছিল, তারা বের হতে চাইলেন, সবাই যেতে চাইলেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ওয়া মা কানা আল মুমিনুনা লিয়ানফিরু কাফা فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون مؤمن مسلمان দের জন্য সমীচীন সমীচীন নয় যে সকলেই একসঙ্গে জিহাদে বের হয়ে যাবে, সবাই মিলে যাবে তা সমীচীন না। দেখছেন কিছু লোককে থাকতে আদেশ করা হচ্ছে, সবাই মিলে চলে যাবে তা হবে না। কিছু লোক মদিনায় থাকো, কি জন্য? তাদের প্রত্যেক গোত্রের মধ্যে থেকে একটি করে দল থেকে যাওয়া উচিত, যাতে করে তারা দীন ইসলাম সম্পর্কে, জিহাদ শুধু ময়দানে জিহাদ না, ইসলামী দীন শিক্ষা করা, এলেম শিক্ষা করাও একটা জিহাদ। তোমরা সবাই তরবারি নিয়ে বের হয়ে যাবে জিহাদ করতে, গলা কাটাতে না, কিছু লোক থেকে যাও মদিনার বুকে, যারা দীন চর্চা করবে, দীন নিয়ে দীন শিক্ষা করবে, তাহলে কি হবে? ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন বা পাণ্ডিত্য লাভ করবে। আর কম যখন যুদ্ধ থেকে আসবে তখন তাদেরকে ভীতি প্রদর্শন করবে, তাদেরকে শিক্ষা দেবে, আর যাতে ওরা অন্যায় থেকে সতর্ক হতে পারে। তার বোঝা গেল কি? যে সবাই চলে যাওয়া ঠিক না, তোমরা জিহাদে সবাই যেতে চাচ্ছ প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে, কিন্তু তোমাদের সবাই যাওয়া উচিত, কিছু লোকের থেকে যাওয়া উচিত, যেহেতু ইলেম শিক্ষা করা হচ্ছে, ইলেম চর্চা করাও এক প্রকার জিহাদ। জিহাদের জন্য বাড়ি ছেড়ে সফরে রওনা হওয়া খুব দৃঢ় মনোবল দরকার। যখন যুগের মুসলিমদের নিকটের জন্য আখিরাতের জান্নাতের আশায় সবার মধ্যে একটা উৎসাহ থাকত, এই কাজ ছিল, এই কাজই ছিল তখনকার যুগের প্রতিযোগিতামূলক কাজ। তাই উহুদ যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনী নির্বাচন করেছিলেন। সেই সময় বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুজাহিদ বাহিনীর সারিতে পেশ করা হলো। তখন তার বয়স ছিল 14 বছর। 14 বছর বয়সের ছেলে, তাকে ছেলে বলবেন না মনে করবো করবেন, 14 বছর বয়সের ছেলে, তরুণ অথবা কিশোর বলুন, তরুণ নয়, যুবক নয়, কিশোর, 14 বছর বয়স, জেহাদে যেতে প্রস্তুত কে? আব্দুল্লাহ বিন উমার। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এখন জিহাদ করার সময় হয়নি। পুনরায় খন্দক যুদ্ধের বছরে আমাকে পেশ করা হলো, আমি আবার খন্দক যুদ্ধের সময়ে পেশ করা হলো আমাকে, আমার তখন বয়স মাত্র 15 বছর, তখন আমাকে জেহাদে অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো, তার মানে আমি চাই জেহাদ করতে 15 বছর বয়সে। কিসের জন্য? জান্নাতের লোকের জন্য। বর্তমান যুগের তরুণ যুবকদের সামাজিক কোন কাজে লাগ দেওয়া হলে মাথা চুলকাবে, তাই তো হুজুর, কেউ এখন ছোট ছেলে আগে বয়স পাইনি, আর হ্যাঁ নামাজ পড়তেই তো মুশকিল, ফজরের নামাজ, আরে নামাজ কজন পড়ে মুসলমানদের মধ্যে? নামাজ কজন পড়ে? আবার নামাজ পড়লো 5 ওয়াক্তের নামাজ কজন পড়ে? আবার নামাজ 5 ওয়াক্তে পড়লো জামাতে কজন পড়ে? আবার জামাতে পড়লে ফজরের জামাতে কজন হাজির হয়? দেখেছেন মুসলমানদের অবস্থা, জান্নাতের লোক, জান্নাত নিয়ে কারাগারি, জান্নাতের প্রতিযোগিতার অবস্থা, মসজিদে গিয়ে দেখুন, হজে দেখছেন লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ হাজিকে দেখছেন, এই লক্ষ লক্ষ হাজির মধ্যে কজন হাজির হজ কবুল হয়? কজন হাজির হজ কবুল হয়? জান্নাতের প্রতিযোগিতা করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে সবাইকে দেখা যায়, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন তাদের মন শিরকে পরিপূর্ণ, বিদাতে পরিপূর্ণ, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ। যারা জান্নাতের লক্ষ্য, দূরের কথা, জান্নাতের লোভ রাখলেই তো হয় না, জান্নাতের কাজ করতে হবে, জান্নাতের আশা রাখলেই হয় না, আর আশা করলেই সবকিছু পাওয়া যায় না, বামন হয়ে চাঁদে হাত ধরালে চাঁদের নাগাল পাওয়া যায় না, কাজ করতে হবে তবেই তার নাগাল পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। আল্লাহ আমাদের সুমতি দেন। বদর যুদ্ধের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন যোদ্ধা নির্বাচন করছিলেন, তখন উমাইর বিন আবি ওয়াক্কাস লুকিয়ে লুকিয়ে থাকছিলেন, উমাইর বিন আবি ওয়াক্কাস লুকিয়ে লুকিয়ে থাকছিলেন, কার থেকে লুকাচ্ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে লুকিয়ে থাকছিলেন। কি জন্য বলুন তো? তার ভাই সাদ তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমার, তুমি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ কেন ভাই? তিনি বলেন, আমার ভয় হচ্ছে যে আমি ছোট বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ফিরিয়ে দেবেন। কিসের জন্য? গলা কাটাবার জন্য, গলা কাটাবার জন্য লুকিয়ে বেড়াচ্ছেন, যাতে ছোট দেখে আমার রাসূল আমাকে বলে তোমার বয়স হয়ে গেছে, ফিরে যাও। অথচ আমি জান্নাতে যেতে চাই, আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎকার দরকার হলো, তার নিজের জন্য না, মুসলমানদের জন্য, তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আবকাইতা লিআহলিক, উমর তুমি তোমার বাড়িতে কি রেখে এলে, তুমি এত মাল নিয়ে এলে তোমার বাড়িতে কি রেখে এলে? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিসলাহু, আল্লাহ রাসূল, আমি যে পরিমাণ মাল নিয়ে এসেছি সেই পরিমাণ মাল আমার বাড়িতে রেখে এসেছি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তা এলেন, ফাকাল ইয়া আবু বকর, মা আবকাইতা লিআহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এলে? قال ابقيت لهم الله ورسوله يا رسول الله আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। ওমর অর্ধেক মাল রেখে এসেছেন, আবু বকর কি রেখে এসেছেন? আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলা, আমি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, তার মানে বাড়িতে আমার আর কিচ্ছু নেই। হযরত উমর বলছেন,